بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أوفوا بالعقود، أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم، إن الله يحكم ما يريد. أمي مائدة سورة مسورة كي مدني سورة إبهي رسول الله صلى الله عليه وسلم هجرة قرب مفهوغا مدينة هجرة قرب مفهوغا الله سبحانه وتعالى باوا لبا فاوا سورة مسورة আদি ইলমেরুম বিদাড়ওয়া গতুগা মুফাসসিরুম বিদাড়ওয়া গতুগা এমমে ফাহুম বাওয়াল ইবনু সূরাতাকি মিসুরাই এমমে ফাহুম বাওয়াল ইবনু সূরাতাকি মিসুরাই এই আয়েশাতুগে ফার বিদাড়ওয়ানি তেবামিহুম মিসুরাতুম তেবামিহুন্না হালাল গতুগা ফেনিজ কামেন হালাল কামুগা দেখেশে আদি মিসুরাতুম তেবামিহুন্না হারাম গতুগা ফেন কামেন হারাম গতুগা দেখেশে এবাহি মিসুরাতাকি এমমে ফাহু সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাওয়াল ইবনু দেমি বিদাড়ওয়ানি মি সূরাতাকুনতে এবস মানসুখু আয়াত মানসুখ কুরাইফা ওয়া এবস আয়াতে মি সূরাতাকুনতে আয়েশা তুফান ইদালওয়ান আল্লাহ সুবহান ওয়া তাআলা ওয়াহী কুরবানি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ এ ইমাম বিজমিস্তাকুন ইতিবামি হুম আহদু তাফরিহা মাকুরাশ আহদু তাফরিহা মাকুরাশ মি আহদু তাহকি মি দেবামি হুম গে দেমে দুগা বেবে আহদু এই রাঙ্গাল আহদু তাং এই এই বিফারি গে আহদু কামু গাবিয়াস আদি কাবেনিগ আকুদু খামুগা বিয়াস আদিবেস এনুং শারঈ আকুদুতা নুয়াতা আহদুতা আল্লাহ মাহি করবানি এ ফুরিহামা কুরাহে আহদু উমা ফাহুগা এবেস ফারাতাকুং এ আহদা খিয়ানা ইত্যাদি নুয়াশে দেন হাজ্জুগে বায়ে বাহাকাতান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বায়ান করবানি উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম ইল্লা মা ইতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদ ওয়া আনতুম হুরুম তেবামি হুন বানি হালাল কুরাইফায়ে বাহিমাতুল আনআম নাম সুফিতা নাম সুফিতা মুরাদাকি গেরি বাকারি আদি জামালু ফাদ থাকে মি নাম সুফি এই মাসকে এই জানাবার তাং এই নাম সুফি তেবামি হুন বানি এটাকে হালাল কুরাইফায়ে ইল্লা মা ইতলা আলাইকুম এহেন নামে তেবামি হুন না আদি কিয়েবেগেন দানে মি আয়তাহুগা হারাং কুরাইফাওয়া বায়ে জানাবার এ জানামার তফিয়াবা হুরি হুরি হ্যাঁ নাম সৌফি তাকে তিয়াবা আমি নট্টাকা পানি হালাল করে দিকে নে একামাকু গাইরা মুহিল্লি সাইদি আন্তুম হুরুম তিয়াবা আমি ইহরাম গতি বে হালুগা এই জানামারে শিকার কোগে নোয়ানে মাসকে হুম হুদ্দা করে উনি জানামার তাহ গে তেরেন জানামার শিকার কোগে নোয়ানে তিয়াবা আমি হুম ইহরাম গতি বে হালুগা এই ইহরাম গ হারাম কামেন এই শিকার কো মাকি ইন্না আল্লাহ ইয়াহকুমু মা ইউরিদ আল্লাহ এদিওটি গন্নামা গোতাকা নিয়া করবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালা আশ-শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল ক্বালাঈদ ওয়ালা আমিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাযলান মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা আল্লাহ ইকরুনি ইয়া ইমাম বিজে মিস্তাকুননে তিয়াবামিহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাই কুরাব্বি তান্তান এ তান্তানুগো হুরুমাইত্তেরি কান্নু কান্ডাশে আল্লাহ ওয়াহি কোরবানি এই হাজ্জুগে মানাসিকুতা মিতাঙ্গ মুরাদাকি হাজ্জুগে মানাসিকুতা এই আদাগে এচ্চে কামগন হাদার দিয়ে বাম হালাল কন্নু গন্নার এগে হুরুমাইত্তেরি কান কান্ডানু লার হাজ্জুগে মানাসিকুতা সালাক বাই মিহুন জো কো জে জাহা হাজ্জু কান দত্তা সালাক হিলা কোলো কুং এ কুং কামেং এ জামরাতাক হিলা কোলো হিলাউ কুং এটা তো আফগে ফলোয়ার রাং হিঙ্গুং সফায় মারো আদেমে দুগে হিঙ্গুং এটা মিনাগা রে রে করুন তিন রে করুন মি কোন কান্তার থাকিন মি গতুন তিয়াবামি হুম এ কান্তার থাকেন হুরমাই তের কোন হিতা আসে তিয়াবামি এ হুরমাই নু কান্ডা আসে আল্লাহ সুবহান ওয়া তাআলা তিয়াবামি হুম মাচ্চা শারউ কুরবা ফা কান্তার থাকে এই এগে সওয়াল তো নু কুরা আসে মাগি এটা কান্ত কুরা আসে আল্লাহ কিয়ামান তের কান আদা করুন গতুন আল্লাহ ইকরানি লা তুহিল্লু শাআইরাল্লাহি আল্লাহ গে শাআইর তাকাত তিয়াবামি হুম কামে হিতা আসে হুরমাই তের এটাকে হুরমাই নুকান্ডা আসে ওয়ালা শাহর আল হারাম আদি হুরমাইত্তেরি করে মেগে বা মাসার তাকা বেশ হুরমাইত্তেরি কং হিতা আরে তিয়া ব্যামিন এ মাসার তাকে হুরমাই বেশ নুকান্ডা আসে এই হুরমাইত্তেরি করে মেগে বা হাতার মাসার এই এই রাজাব রাজাব মহা মুহাররম যুলকায়দা যুল হজ এই হরমাইতের করে গেমবা হাতার মাসার রাজব মুহররম যুলকায়দা যুল হজ্জা মি হাতার মাসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে হরমাইতের করে বা এই ইয়াউম খালাকাস সামাওয়াত ওয়াল আরদ একলা উরতাকাবিন হেদ্দে বিদবহ সুরে ফেরি গেম এ হাতার মাসার আল্লাহ মিওয়ানি হরমাইতের করে বা হরমাইতের করে বা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এহাতার মাস্তারুকে বা এখান থেকে কুরমানা করে ব্যাফাউন এই সালেকা হাঙ্গুরামা করুমা আর আয়ার মা তাড়ায় ফল মা আমি কাহ কান তত্তং এহাতার মাস্তারুকে হারা করে ফাওয়াতি এ হাতার মাস্তার হরমাই তের করে গে মানি এহাতার মাস্তারুকে করে ফাফাবেস ইতুরওয়ান এহাতার মাস্তারুকে মিহা করা ফাফাতাবেস ইতুরওয়ান এগে আজাবস বড়ওয়ান এই আল্লাহ হরমাই তের করে ফাওয়াতি এহাতার মাস্তারু আল্লাহ মাহি কুরবানি ইয়াবামিহুম ওয়ালা শাহরাল হারাম আল্লাহ হুরমাইতের কুরবি মাস্তার তাকাবস খামে হিতারে এ মাস্তার তো হুরমাই বেসনু কাডারে ওয়ালাল হাদিয়া আদি হাদিয়ু গে হুরমাই বেসনু কাডারে হাদিয়া কি এই হজ্জুরিয়া হজ্জাদ দায়রুগা গেন্দা জানাওয়ার এ কাতিল মাট্টাকা হজ্জুরিয়া হজ্জাদ দায়রু গেন্দা জানাওয়ার মিকিয়ানি নাম সুফি গে তরে এ চাকা মিকিয়ানি হাদিয়ু এই তাঙ্গা কাতিলা জানাওয়ার এই মিনাগা আল্লাহ ওয়াহি কুরবানি ওয়ালাল হাদিয়া আদি হাদিয়া বিস্তিবামিহুম কামে হিতাশ সবকি আল্লাহ আমর কুরবি তি বাকি খাস হুকুম তাকে খাড়ে ইলিফাবা ইচ্ছেন এই এহেন জানাওয়ার তাহুগে তেরেই এহেন জানাওয়ার তাহুগে তেরেই এনা হাদিয়াত টাকা ইখতিয়ার কুরা জানাওয়ার এগে তাফাত হুকুম তাকে একলে গেম বে এহেন ইয়াবস কামে হিতাশ এগে হুরমে বিসনু কাঁডাশে ওয়ালাল কালাইদ আদি হাদিয় ফাহাকুর মাট্টাকা এ খারুগা আলা হারেন এই খারুগা আলা হারে এ চব্বিশ কামে হিতাশ মেহার কুরিগা মি হাদা ওতাকি হজ্জুয়েরিং এমি হুন না এমি হুঁ গেন্দে হাদিও হাদিও গেন্দার গো মি বাগো তো কি মাগমাতিম মি দিমা বা ফেরে মি হুন তা মেমি হুঁ এমি হুঁ কোড়া যায় বাবা ফার এহেন নামাজ এমি হুঁ এগে খারুগা এ এলিমা কালিদা এলিমা এ নুকোড়ায় কি বেগেন এই এরম এমএনএ সে বেঙ্গে এই হাদিউকাং এই গেফলা গেন্দেবে হাদিউকাং এরাকান নুবে হে ডাকুং গে বেস বায়া ফেরে মি হুম বেস নুবে হে এরাকা কালিদা কি মি কারুগামি আলানি ফায়াবান ফায়াবান এন আসসামিলানি ফায়াবান এ ফায়াবান গে ইননান এতি গে বুরাকাহি কুডা কম মিহেন জাহাম কল্লান জাহাম কল্লা ফা এগে লেকুলং উঙ্গুলালান এগা লেকুলং উঙ্গুলালা ফা এগে কারুগা আলা ফন্নান জামালু নামাজ এগে জামালুগে গঙ্গাডো এগেন থাংকোলে জাহাম কল্লাফ এগেন লেকোলে এ ফেয়াবাং কিবাগে উংলায়লাফা এ তিগ কারুগা আলাফোনা এম মিকেন কালাইদ কালিদা এগোত কালিদা আলাফাওয়া জানওয়ার তো কাস্তি বা মিহু কামে হিতারে এ সবকি এরং এই হাদিয়ে হাদিয়ে খাস ফে এরং ইয়তি এ জানওয়ার ওয়ালা আমিন আল বাইত আল হারাম আদি গেফলু গাস্তু হগে হজ্জুমুগে গাস্তু গা গেফলং এন্না মিহুন না মেদবসি ইহতরাম কুরাশ এ মিহুন গে হুরমাই বেসনু কাঁডাশ সবকি মিহার এ মিহুন কি আদা গে বাইনু না গেফলু রে এন্না নি আল্লাহ গে গেফলং এদিগে ইয়াবতাগুনা ফাদলান মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে হযরতুম ফাদলু ওয়ান তাওরিকাম আদি রুহিওডি গে তুমং এদিগে গেফলু গাস্তু হগে এন্না মিহুন না মেদবসি বা মিহুন ইহতরাম কুরাশ এ মিহুন গে হুরমাই বেসনু কাঁডাশ দেন আল্লাহ ওয়া ইকরবানি ওয়া ইযা হালালতুম ফাসতাদু তিবামি হুম ইহরাম কাডা হিদু ইহরাম কাডা ফিয়া ফাসতাদু দেন মাসেনে তে শিকার কুরিয়াস দেন শিকার কুরাশ একাম কুরিং বায়াম বে দে ইহরাম গে হালাতুগা শিকার কুরমা কি এই হারাম কামে ইহরাম কাডা হিদুগা এবাহি হজ্জু গে আলকং আদা কং ইহরাম কাডা হিদুগা দেন তিবামি মাসেনে তে শিকার কুরিয়াস ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআন ক্বাউমিন আন সাদদুকুম আনিল মাসজিদিল হারাম أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب الله وحي كرباني بايك جي دشمنو كامو جي سببو بايكو تيا بامي هنا ديتري وإن حسد ويرين وترولي ويري كامو جي سببو أن صدوكم عن المسجد الحرام امي هن تيا بامي هن اي دشمنو كامو جي سببو امي هن تيا بامي هن مناكو في مسجد الحرام تيا بامي هن ونمو তিয়াবে আমি হুম মাসিউল হারাম বানুং এমি হুম এমানি মানা কুরাবে মানা কফায়ে এখান এখান তিয়াবে আমি হুম নাহাদারে আনতা আতাদু তিয়াবে আমি হুম হাদ্দু ফাহান আলা দিউমা এগে মানে কি এমি হুম না দে তেরে গে তিয়াবে আমি হুম আনিয়া বেরি গে দিউমা তিয়াবে নাহাদার এমি হুম এগো তাং এখান তাক করিয়ে কাস emihun ge ruluver kamuge sababun tiyabami hun macchan emihun oin adahawa itteri kamuge sababun emihun tiyabami hun masjidul haram banum mana kuri kamuge vias ege badal raddu jawab tiyabami hun udeshe wa ta'awanu 'alal birri wat taqwa abadus heykan tattaka taqwa ge macchat tiyabami hun ekakon ekan ehi teri vaashe wa la ta'awanu 'alal ismi wal 'udwan adi nubaykan tattaka ra faasa ge macchat tiyabami hun ekakon ekan ehi teri nuashe wattaqullah tibamihum allah taqwa riwashe inna allah shadidul iqab ham karun allah subhanahu wa ta'ala ai uqubai debumuga gadafada ebodigem waras kalaange allah taqwa riwashe tibamihum den allah me wahi korwan tibamihum macchan haram korawunu taketi nar allah subhanahu wa ta'ala kuriga ayatuge bayan wahi korwa fe wani tibamihun nan naam sufi tabani halal kurai fe illa ma yutla alaykum tibamihum macca kiyeve ba tafiyawa kiyeve batafiya va ekiyeve nimharmi kiyeveni tiyabami hunga macca hurrimat alaykumul maytatu waddamu walahmul khinziri wama uhilla lighayrillahi bih walmunkhaniqatu walmawqudatu walmutaraddiyatu wannatihatu wama akala sab'u illa ma dhakkaytum wama dhubiha 'alan nusbi wa an tastaqsimu bil azlam dhalikum fisq Allahu qurani tiyabami hunna bani haram kurayfa almaytatu marwafa wa janawaru maskeve janamartahu ge tereng amille nuata zabaha kurmaka nula komme usko takammar wajjiya ege maskeun haram ege maskeun haram waddam adi leveste ba mehna bani haram kurai fe lebuyung ei ohori ohori onna le ohori ohori onna le meoni haram kurai fa walahmul khinzir adi ur maskeun beste ba mehna bani haram kurai fe wama uhilla li ghairillahi bi adi allahun faratak zabaha kurai fa wa janamar waswani tiyabami hunna mana kurayfae wal munkhaniqat adi karu fittayan karu mihen fittayagen marayalewe janawar karu fittayagen marayalewe janawar etiyus miwani mana kurayfa wal mawqudat adi baru etchakum bodu etchakum jahayagen marayalewe janawar waswani haran kurayfa miya ko echege kharu ge hifi misaka bakatte ge kharu ga hifagen obbay ti marwi marwi jiya ge maske un haram hama e fada miya ko hilaykun jehi bakatte ge ga ga e bakari marwi marwi jiya e bakari ge maske un haram wal mutaraddiyatu adi matin tanakum vettigen marwa janawar misala ka farbade ge matin wata fare ge matin vettigen marwa janawar us tanakum vettigen marwa janawar ege masweske un haram wan natihatu adi de janawar thalaagen dalun thalaagen ekati marwi marwejjiya e marwa eti sara maskeun hara meharmi bayan kurani allah subhanahu wa taala bayan kurawani allah subhanahu wa taala halal kurawi naam sufige terein haram kurawechi haram kurawunu echi himi bayan kurawi allah subhanahu wa taala den allah bayan kurani mama akala sab'u illa ma dhakkaytum adi minika janawar kafawa naam sufi minika janawar misal ka miha ka mi fennani kutta en wata singa bakatte ge ibba ka ala fa hinna mase eti adi dire ba eti ba dire adi direnya illa ma zakkaytum tibami hun eti zabaha kolla masalan eti ira ka alias ehnanu eti marwa fo ejia nukeve minika janawar naam sufi ge bavetta hu eteren bavate ge bayek ka ala foti eti direnya e marunu ovejjia e zabaha kollagen kevene ehen namaves eti marwafa ovejjia den huddenno keume minika janawarge sababun eti marwejjia ege maskeum huddennu ehen namaves marunu ovejjia abaha eti zabaha kollagen eti zabaha kollevejjia marunu kunu zabaha kollevejjia erun huddawana ege maskeum wama zubiha 'alan nusub adi budutaka zabaha kurayfa wa janawaruge maskeum masuddennu ne wa antastaqsimu bil azlam adi dunidandi dunita beenun koggen nasibu hurun goy belun tiya baami hunan haram kurawigenne wani zalikum fisq mi hatta wes fasiu kan tattake mus fasiu kan tattake al yawma ya'isa alladhina kafaru min dinikum fala takhshawhum wakhshawn mi adu kafaru mi istahun ewani tiya baami hunge dinum ma yuswa fa fala takhshawhum tiya baami hunge gotukes emi hunan birwetiwan kamenne tiya wakhshawn timan allah hamaykan timan allah birwati washi al yawma akmaltu lakum dinakum মিয়াদু তিমান আল্লাহ তিবা মিহনে তিবা মিহগে দিন ফরিহামা কো দেবা ফিমে ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি আই তিমান আল্লাহগে নিয়মাই বেস তিবা মিহগে মাচ্চা তিমান আল্লাহ ফরিহামা কো দেবা ফিমে ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আই তিমান আল্লাহ তিবা মিহনে ইসলাম দিন এই দীনে গে গতুগা রুসসাবা ফিমে মি আয়াত কি মি হজ্জাতুল ওয়াদা গে দোহবা ওয়ালিবুন আয় হজ্জাতুল ওয়াদা গে দোহগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চব্বা ওয়ালে বি আয়াত মি আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এবহি দীন আল্লাহ এবানি ফরিহাম কদ্দে ওয়াফা এদোহগে দীন ফরিহাম কদ্দে বি 23 আহরগে তেরেগা আল্লাহ মি দীন এ ফরিহাম কদ্দে বি দেন মি দীনাকান এবস উনি ইতুর কুরুমগে হুদ্দাইং এবস ইনসান কা লিবি গেনেন ওয়ে কিতামমে বড় ইলমের ইয়াকাস কিতামমে বড় ইলমের ইয়াকাস কিতামমে বড় রাসকালাকাস মি দীনান ইতুর উনি ইতুর কুরুমগে হুদ্দাইং এবস মি কা লিবি গেনেন ওয়ে মিদিনা ইতুরে কফিনম এবানি বিদয়াকা মিদিনা ইতুরে কফিমিহা এনা এহেদি বিদয়ে আদি মিদিনুন উনি কফিমিহা এনা মিদিনা গঞ্জেয়ে আয়েশা দে ফানো ইদালওয়ানি মিদিনা মিদিনুগে নোয়া আ কামে ইতুরে কফিমিহা দন্নাশে মিদিনুগে তেরেগে মিদিনুগে শরঈ দলিল নেতি আ কামে কুরাইজিয়া দন্নাশে মিহাকো আ কামে কফিয়া দন্নাশে এনা এ দাওয়া কুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুগে রিসালাত খিয়ানাত তরি কামাশে এনে এ দাওয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে রাসূলা একলাঙ্গে দি শরিয়তা একলাঙ্গে রিসালাত খিয়ানাত তরি কামারে কোন গতাকা আল্লাহ এবানি মি দীন ফরিহামা কো দেবাফা মি দীন ফরিহামা কো দেবাফা এগ মানে কি এনে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মি কান্তাং উম্মতাকে ফোর কো দেবাফে নেতে মিসাল কাং আলো গনমগে তেরে গামি উফে দিগামি উলে খুরাফি কান্তাত মাউলুদ কিউ মা সলাওয়াত ফাতিহা কিউ মা ফাই ফরি কিউ মা কান্তাত মি শরঈ দলিলাকুম সাবিত ওয়া কান্তাত কে নু মি বায়াকো আমিল্লেন হাদাগেন কুরাকান তত্তাম মি দীনুগে আলং হাদাগেন কুরাকান তত্তাম মি একান তত্তাং এনা কুরা এরুগা এনা হাকিকাতুগে দাওয়া কুরনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মি রিসালাত খিয়ানা ইত্তেরবি কামা কিহা নুবা দাওয়াং এনা কুরি আল্লাহ বানি হেকি দে ওয়াফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মি রিসালাত ফরিহাম কো দেবি কামা হজ্জাতুল ওয়াদা গে দোহুগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ইফান উম্মতুকে মিস্তাকু না সাহাবে কন্না মুখাতাব কুরবা হাদিস ফুল কুরবানি তিমান কালে ইফান তিয়াবা মি হুনা আল্লাহু গরি সালাত ফোর কো দেবাফিং হেয়ে এহিন এমমেন এং আডাকান আদে হে দন্নাওয়ানি এহিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ রাসূল আমাচ্চা এং ফুল্লাওয়া দন্ন আল্লাহুম্মা ফাশহাদ এ হাদদা বরস কালা কোয়ে হেকিবে ওডি গন্নাওয়ান দে এমি হুঙ্গে বুনানি আয়কে তিমান কালে ইফান ইবা আল্লাহু গে রিসালাত ফোর কো দেবি কামা আমি হুঙ্গে হেকিবে হেকিবিয়ে এ আল্লাহ হেকি ওডি গন্নাওয়ান দে কমিয়াকাস আল্লাহ গ রাসূলা একলাঙ্গে রিসালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ রিসালাত ফুরি হামে ফোর কো দেবি কামা আল্লাহ বানি হাইবনা উডুগে মাতিন হেকিবে ওডি গন্নাওয়াফা দেন কিহিনে কিবেগে মিহাকা বুনাবেনি মি কান্তা কি মি দীনুগে রাঙ্গালো কান্তাত্তাকে আমিল্লা ফুরুং উফাদ্দা দীনুগে শরঈ এবস দালিলে কুরআন সুন্নাতুন দালিলে নেতি কিহিনে বুনাবেনি মি কান্তাত্তাকে মি দীনি কান্তাত্তাকে সবাব লিবে কান্তাত্তাকে মি কান্তাকে আমিল্লা এই বড় ফাফাইং এই আয়েশা থেকে ফান বিদারমানি গত দীন এচ্চেন ইতুর কো ফিমিহা এনা এ দাওয়া কুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রিসালাত খিয়ানাত তরবি কামারে আল্লাহ বানি কি তো কুরআন গে কাম নাফি কুরাবা ফাই ওয়াহি কুরবানি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা মিয়াদ তিমান আল্লাহ তিবা মিহনা তিবা মিহনা দীন ফুরিহাম কো দেবা ফিমে ফুরিহাম কো দেবা ফিমে এমা ইতুর ফুরমুগে হুদ্দে নেং এবস মিয়া কা আল্লাহ বানি দীন ফুরহে মকদ দেবাফা ইনসানক গে আমিল্লা ফুরুন কুরা এবস কা মকা মিদিনে বেনু মেন নুজিহে দেন আয়েশা ফান বিদালন দেন মিদিনুন কামেন উনি কফি মিয়া এনা মিদিনা গঞ্জা হাফি এগ মানে কি এনা এ দাওয়া কুরি মিদিনু গে মিয়েনি কামেন একাশি গে নুয়া কামাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুরিহা কামে মোলা দেনু গটি গন্না মা ফারা কিয়ামত আহমেন আন্নান হে বায়াকা দুনিয়া কায়নাত হুরিহা কামে দেনু গটি গেন বা ফারাই এ আয়ত এ শরিয়তুকে হুকুম তাব্বা ওয়া লাব্বা ফাওয়াইরুগা এনা এ দাওয়া কুরানি তিমান্নে কি দিমা বড় দন্নামি হেকে তিমান্নে কি মা বড় দন্নামি হেকে মি জামানাকা এ কাশিগম ওয়া কামেন নুনে মি কামা কি হেমা মি কামেন নু কুরে বেনে মি গতুন দীনুং এ উনি কুরা উনি কুরুং দীনুং মি হেকে কামেন উনি কফি কাম গওয়ান মে না শরিয়ত গঞ্জ হালি দেখান তাব্বে সেবানি আল্লাহ মানা কুরা বাফা দেখান তাব্বে সেবানি মানা কুরা বাফা দীনং ইচ্ছেন ইতুর কুরুম বেস মানা আই দীনুং কামে উনি কুরুম বেস মানা فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم ده الله مي بيان كوري في mi tanu mi ayatuga kurin e bayan kurabani Allah subhanahu wa taala ti ba mi hunang haram kurabunu bay janawa naam sufi ge terem vese baki halit tehge etake ti ba haram be den mi wahi kurabani famani turra fi mahmasatin den mi haka bandu haa hunu kan jehige majburu wi ghayra mutajanifin li ism faafege gasten neti faafe kurbuge gasten neti bandu haa hunu hali bandu haa hunu kan jehigen ene majbur wegen eti e taketi kafiya fa inna allaha ghafurur rahim hama korong allah subhanahu wa taala ai fa gina in faafu sawa o gawan ta raskalange allah me hi korbani e taketi allah haram kor bi taketi bando haya hunu kan jehigen ene majbur wegen ene ange kevidane misala kam mi haku datur ko fadani ko ene ge atuga wa datur ge uriha kai chisen husi datur zade kon husi datur adibes waradigo ena datur mati bando hayaganen enage furana dan kairi vechi bando hayaganechi ena fenuni marwe foi janaware ellale foi janaware ituru evvesech kai chenne ena enage benge enage rahama eddan waran enage furana salamatu nunnan ekan eha bando haye fe na huri ehen kamun enage furana mutti kurmattaka ena e marwe fawa janawarun keun hudda allah subhanahu wa taala e halatu ge wani ena hudda kurabae e majburi hala e majburi hala tahuga harakan tatan huddave ايه اصولي قواعد الجسنان الضرورات تبيح المحظورات الضرورات تبيح المحظورات يا جماعه نيكي مجبور وگن مجبوري كانت تتن حد كوري حرام كانت تتن حرام كانت تتن يبقى حد كوري مجبوري كانت مجبوري كانت مجبور ومغ سبب ميها مجبور ومغ سبب مجبوري حالتوغا haram bayk kan tatta ngeba hudda wegende haram bayk kan tatta hudda wegende den e majburi halate na kurimati faawa waru e na allah sa ngene allah den wadig mal den e na ngene kan ta ehem farata kan ne ngene misal ke e na ehem wegen ta allah me hikurwani famani turra fi makhmasatin ghayra mutajanifil ism ghayra mutajanifil ism e sharte faafen nulembe halu faafen e na nulembe halu ege maane ki misale ka bandu haya gana fena huri ehna me se enan ebon hama yagin kan enan ena gira rama fora ena kama ekama ku se ena e kham be enum vie no ta e allah haran kore vie echen yoti ena be enum vie kan ur mas misale ka kan ena be enum be enum vegen ena mi faal kurani ena ki bandu haya hunu kan ji fa wa mi hek kama den ena de tere niya kura mi ha niya kura ni ena hudda e ekama ku ena majburi halata kan no fora ena enesha allah sha ekan rangala engeni ehin farata kan ne gene ene allah de tere goy kamen ei ena tedwe riwan ji hene kamuga allah korbani faafen nulembe hal faafen lebe halu ge ebenun kofiya ei bod faafe ke allah nufusawane ekamaku ena faafen nulembe halu ge ena ebenun kofiya allah faafusawa devafiye ena maaf ko devafiye e halatu ena majbur wegen wa hal faafen nulembe halu ga ena ek beenun kofiya enan allah subhanahu wa taala ifafa fussala devafiye yasalunaka madha uhilla lahum qul uhilla lakum at-tayyibat wama allamtum min al-jawarih mukallibina tuallimunahunna mimma allamakum allah allah yakrabani emihun kalegafana sawal kurbanate madha uhilla lahum emihun nan halal kurayge mani kon echisetto ei naam sufige tereng emihun nan halal kuray fawani kon echisetto أميه خليفان سؤال كربانة خليفان بدال واره أحل لكم الطيبات تيبا منهم كلام حلال كربان فاني طاهر تكتش طاهر تكتش كلام حلال كربان فاني أي جنم أرتفع ترين طاهر تكتش وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله دين تيبا منهم كتاتا هو ترين تيبا منهم ترينين دي فوا كتاتا ترين کو فاوا کتاتا اے کتاتا اے اللہ سبحانہ وتعالی تیبا میں ہن دیوا فاوا علم کن تیبا میں ہن اے چسن اے تعلیم دی اتا کے ترنگ لا ترین کو فیا فکلو مما امسکنا علیکم دین تیبا میں ہن اتا کے تی اے کتاتن حفاگین گنس تے شکار تیبا میں ہن کاشے واذکر اسم اللہ علیہ ادی اے گمچ تیبا میں اللہ گ نام پھلو گنہ رے اے بہی کتا فون وائر گ اللہ گے اسم پھلو گنے فون وان جین شکار ہے می واہ کال گن میں می mitanga hadis babuga kiyawa hadis ga war tafsir ko ei shikara ga babuga miwaka ta ega sharf daka e hori ha chan gon me bani kiyawa mi kutta mi trendi fa wa kutta e কুত্তা ফরতাম ফোনওয়ানজিয়ানি আল্লাহকে ইসমা ফুল গানে ফা বিসমিল্লাহ আল্লাহ কর কিয়াফে কুত্তা ফোনওয়ানজিয়ানি দেন এ কুত্তা ইফাগ আন্না জানওয়ার মারবে ফ ওতাস কেবেনে মারবে ফ ওতাস কেবেন এ নামে সে কুত্তা এগেন বাই কাফ ওই জিয়া কাগেন নওয়ান এইরং এতি এ শিকার করি এগা মিল্লে নাফসা এগে বেরিমি হায় কানন এতি শিকার কদিনি এগেন এব্বা কাফ ওই জিয়া কাগেন নওয়ান এতি এ কারগা দাই গালা গিন ফাগে মে এর অতি মারবে ফলে হরগে গোস মারবে ফ ওই জিয়া এতি কেবেন এগে মাসউদ দাকেউং এহেন নামাবেস এটি ধীরে ধীরে এটি গেনাইরু এগে ধীর পুরাণ হরে জিয়া অতি জবাহা কল্লাশ জবাহা কল্লাশ দেন এটি গেনাইরু এ বিসমিল্লাহ আল্লাহ কর কিয়াফ দু কল্লা কুত্তা এটি গেনা এটি মারবে ফতাস কেউ হুদ্দা ধীরে ধীরে ওই জিয়া এটি জবাহা কুরাশ ফাত্তাকুল্লাহ তিবা মিন আল্লাহ তাকওয়া ইরবাশে ইন্নাল্লাহ সারিউল হিসাব আমকরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিসাবে লেমুগা আওসরড গেনা আরস কালাঙ্গে اليوم احل لكم الطيبات ميادت يباميهن طاهر تكتي حلال كريج وطعام الذين اوتوا الكتاب حل لكم ادي اهل كتابين كي امست يباميهن مدعي متان مرادك اهل كتابين ذبح قرا ذبيحه اهل كتابين ذبح قرا ذبيحه كي امدا اي ميهن ذبح قرا جنوار كي امدا اذن تفات ميهن غباي كانت اي ميهن كي سماوي دينك اهل ورين كم غواتيوه একান্ত এমিহং কুরা একান্ত ইসলাম দিনু কবুল করে এমিহং জবাহা কুরা কুরুং কবুল করে ইসলাম দিনুগা এমিহং জবাহা কফাওয়া জানামার মুসলিম কাকে উহুদ্দা এমিহং জবাহা কফাওয়া জানামার মুসলিম কাকে উহুদ্দা ওয়া তুআমুকুম হিল্লুল লাহুম আলতিবামিহুং গকেউং এমিহুন নসুদ্দায়ে এবাহি আহলু কিতাবিন না এমিহুন নসুদ্দায়ে ওয়াল মুহসানাত মিনাল মুমিনাতি আদি মুমিনুং গতেরং ইফফাতরি আংহিনুনা কাওয়েন কুরুন তেবামিহুন নহুদ্দায়ে ওয়াল মুহসানাত মিনাল লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম আদি মিয়ে কুরিন ফাইদাউন বাহি আহলু কিতাব ইন গেতেরেম বেস ইফাইতেরি আং হেনুনা তিয়াবা মিনা কামিন কুরে বিদানে ইদা আতাইতু মুহুনা উজুরাহুন্না এই একামালুন তিয়াবা মিহুন রান্দিনু মাফাহুগা এমি একামালুন কিয়া রান্দিনু মাফাহুগা মুহসিনিন গায়রা মুসাফিহিন এই তিয়াবা মিহুন গা মাকসুদা কাওয়ান জিহেনি মুহসিনিন তিয়াবা মিহুন গা ইফাইতের কান রাক্কাতের কুরমে ইফাইতের কান রাক্কাতের কুরুম এমি হুনা বুরাম বেস হেও কাম বড় গে মানি মুসলিম মুমিনু আং হেনুনা কামিন কুরুম মুমিন আং হেনুনা কাবেন কুরুম তিয়াবা মিহুন মুমিন মিত আয়াতং বা দেহাবে মুমিন আং হেনুনা তিয়াবা মিহুন কাবেন কুরুম দাতি বেজ্জিয়া তিয়াবা মিহুন আলু কিতাবিং গে ইফাইতরি শর্তেন এই আহলু কিতাবিং গে তেরে কাবেন কুরঞ্জা কুরঞ্জিন ইফাইতরি আং হেনুনা এমিহুন গে তেরে ফাহিশ আমল তক কুরুম কুরা কাম সাবিত আং হেনুকা কাবেন কুগ নু আন মুমিন মুমিন ফিরহিনাকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি মাকসুদে বায়ান কুরআন মুহসিনিন আই তিয়াবা মিহুন ইফাইতরি কান রাক্কাতের কুরমাহে তিয়াবা মিহুন নুবায় কামকং আরায়গানে বিদানতে মুমিন আং হিনকা কাবেন নুকুর নুকুরমুগে সাবাবুন তিয়াবা মিহুন ফাফায়কং এবা হিজনিয়া কান আরায়গানে বিদান কামুগে বিরু তিয়াবা মিহুন ওই জিয়া মাসে ওই জিয়া গায়রা মুসাফিহিন এই তিয়াবা মিহুন জিনে ফাহিশ আমালাকা নেদে হালওয়ে ওয়ালা মুত্তাখিজি আখদান আদি বাগু আমিন ইতাং মুরাদাকি বাগু আমিন নুগেন গুলে হাল এগ মুরাদাকি তিয়াবা মিহুন একামাল এমি হুন না কাবেনি কুরঞ্ঞা গুলেশে এমি হুন এই রহমতেরিন কামুগ গতুগ গেঙ্গুল মট্টাকা তিয়াবা মিহুন গুলে গেন্নুয়ানে কাবেনি কুর মট্টাকা এনুং গুলমেন এমি হুন কা ওয়ে গেন্নুয়ানে তিয়াবা মিহুন এই আহলু কিতাবিন গেতেরেন আং হেনো আহলু কিতাবিন গেতেরেন আং হেনুন না মুসলিম ফিরহিনুন না কাবেনি কুরুং হুদ্দা একামাকু শর্তাকিন আল্লাহ মি কান্ডালো বানি মিতাঙ্গা এই ফরতম শর্তাকি এ আহলু কিতাবিন গে আং হেন মিহা কি ইফফাইতেরে আং হেনা কা ওয়ানজি হেনা দেন এনা কাবেন মি কুরানি মুমিনু আং হেনা কা কাবেন কুরমা দাতি বেগেন এনা দাতি বেগেন দেন ইতুরু গুলুমেন এনা কা বাবাগেন নুয়ানে ইতুরু গুলুমে বাবাগেন নুয়ানে জিনে কুরমুগে এবস কাহালা কামে এনা কা গুলুমে বাবাগেন নুয়ানে আদি রহমতের এ গতুগে না ভাট্টাগেন নুয়ানে এই আং হেনা কোন ভেটেন রহমতের এ গতুগে এই আদি মুসলিমে কামগাবিয়াস আদি আহলু কিতাবিন গে মিহে কামগাবিয়াস ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين أدي إيمان موفه كافر وجميع هذا النار إنك هرها عمل حساب باطل بيه وهو في الآخرة من الخاسرين أدي إن آخر الدهوغ واكن كشوري قل لي هلاك وقم واميهم ترين عدم يتي ولوغ مسألة بلوغ مسألة الله سبحانه وتعالى وحي قربان يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاتطهروا الله يقولون إيه إمام بجميع استكن إذا قمتم إلى الصلاة تيبامهم نماذة تدواهدوا تيبامهم مونة الدنار وأيديكم أدي تيبامهم أيتبس تيبامهم دنار ilal marafiqi ulam burtaka hamaya wamsahu bi ruusikum adi muli boluga femfuhashe wa arjulakum ilal ka'baini adi tiyabami hunga fayata donnashe ilal ka'baini tamikartaka hamaya tamikatta hamaya wa in kuntum junuban fatahharu ami buluga ay mi ayatu Allah subhanahu wa ta'ala bayan kodde bani buluga rukunta buluga rukunta Allah subhanahu wa ta'ala bayan kodde bani Allah subhanahu wa ta'ala mi ayatuk buluga sunnatake bayan eno kodde buluga sunnatake mi ayatuk hama ekane bayan kodde buluga rukunta dem buluga sunnatak bayan be fahuri rasulullah sallallahu alaihi wasallam ga hadis basulta huga rasulullah sallallahu alaihi wasallam hadis basulta huga misale kam miyak mi rukunta ada ko fiya bulu sahhawane kam kufri hama enwane bulu sahhawane furi hama enwane mi rukuntan ada ko fiya sunnatakan le bulule furi hama enwane sababaki qur'anu ga ayat tahuge sharaha ei rasulullah sallallahu alaihi wasallam basluta ei qur'anu ge etan ayaten ijmal kon e bahuri bayan befa ijmal kore mi dennevi tafsilen neti bahuri bayan befa ege sharaha bayan ko de befani rasulullah sallallahu alaihi wasallam ge sunnatuga ego tun mi wulu ge ayatu ge sharaha bes evani rasulullah sallallahu alaihi wasallam ge sunnatuga bayan ko de befa e sunnataka ekuga wulu kuran jiheni sunnataka ehuga ei mi furtama de ettira dawun den anga dawun anga fennu ne fa folalun mi kantatta himenen jehen e kantatta ka ehuga bulu puri hama vegen dan den mi ayatu ko Allah subhanahu wa taala mi wahi kurbani faghsilu wujuhakum wa aydiyakum ila al marafiq wamsahu bi ruusikum tabamihum botahu ga fem fuhere muli botahu ga fem fuhan amru kurab rahimani bolum bayakunu rasulullah sallallahu alaihi wasallam bolum bayegga fem fusse vikan sabiten nu ebbe sale tegga sabiten nu ka defan bolum bayegga fem fusse vikamaka ani bafuri hamanu kore muli boluga fem fuhen jehen adi bukhari muslim rasulullah sallallahu alaihi wasallam ke lefan boluga fem fus sevi gon ebohuri bayan kura wafa asabe kan ke vidal wafani ke lefan nikuri matin fatta wagen gos e khandura fula hamay ke lefan ay pulu gen devi den alung e hisabun ke lefan mehen gennawe fettevi hisaba ay dunu kollawa gennawe fe den e oy ten atun ham fatuga e far fu helabbay e tera furgaya ber furgaya den masteren nen e dego sabitu ek gotaki e atun hama ituru fenen nunaga kam fatuga fen fu helun anek gotaki ituru fen kolen naga kam fatuga fen fu helun kam fatuga ya boluga ya fen fu hun sabitu egen wani e far tin faharak wesnu tin faharak wesnu ehen gunamanta dobun tin faharu sabitu ehen namais bola kam fatuga ya fen fu hun sabitu fu hun fuhe gunamanta huga fuhun sabit wani hama ekani fahar donna gunamanta tim fahar donnan jeheni ei rasulullah sallallahu alaihi wasallam sunnatun sabit wa goi ami ayatu sallallahu wahi qurbani wamsahu bi ruusikum muli boluga fem fuhera bolum bay gen nei qur'anu ge ayataku anga wa fe adi rasulullah sallallahu alaihi wasallam ge ma ing irshadun ke difano bayan ko devi muli boluga fem fu demyati wa arjulakum ila al-ka'bayn tiyabamihum fatad donnashe tami katta hamaya mitanga shiyain emihun fili tafat ko lahin shiyain dem mi ayatuge ebain deriwayatin aswa ebain ei bai qur'an kiyawa wa arjulikum lamuge ibi fili jahaga wa arjulikum ila alka'bayn ebes riwayatin ei bai qira'at tahuga ebe hori wa arjulikum bas kiyafa den hafsuge qira'in algonome me kiyani hafsuge qira'atu genani wa arjulakum lamuge aba fili wa arjulikum wasabain shein nagafati wa arjulikum wajjiya miga miwagotaki ehim manen eba adeta wa arjulikum wajjiya wamsahu bi ruusikum wa arjulikum ega manati eba mihum botahuge femfuhashe adi fayatahuge femfuhashe shein befulan ge wadana kanne shein ei iranu ge tibe ole muslimu ne kiyan ole mihum shein emihum fayenu donnane buluwaku fayenu donnane faage femfuheni emihum faage femfuhelan ilmir vidalwani aslu emihu kan takura go nubay sababa kifem fadawun oti fard kurabba fadawun allah fard kurabi den ilmir vidalwani mi de qiraatun bas fadawe ba de qiraata ki aslu fada hur de qiraate ek qiraata ki wa arjulikum ibi fili ke qiraata asiya etanun he sabit ko deni khuffu mati ge femfume khuffu mati ga ei insana khuffan ara hindu ge khuffu mati ge femfum huddawe khuffumati ge fem fumuddawe den yoti dowme e khuffunu la kam gawana ma donna refa khuffu arwan hur kam gawana ma fuhe re ma idi qiraatun de fayda kimie e mi hunga buna gota faga fem fuhelu man nune khuffu arwa fa hur jiya khuffu ge fem fuhe wa hakay ei sababaki rasulullah sallallahu alaihi wasallam ge sunnatun e ba ikan sabitwe rasulullah sallallahu alaihi wasallam ge sunnatun e ba mi ayatu ge tafsire gotu ge sunnai fudene sunnen ei qur'anu ge tafsir ei e sunnen eba tafsir kodde qur'anu ge mi aaye ei ibifili asi kamuga wanya ege muradaki khuffuga fem fuhume abafili asi kamuga wanya ege muradaki dohume ema faadon nan jeheni khuffu narwa kamuga wana ma faadon nan jeheni den wulu hoggen khuffan ara hunna miha ena daturmati ge ule kamuga wana ma tindu asudda ena khuffu no baala khuffu mati ge fem fuhum ali daturmati ge nuami he behira ro qaim behunna miha ena erre edwal hudda khuffu mati ge fem fuhum khuffu no baala den ilmerin vidalwani bay mihun e bahuri vidalwa fesar ke imam abu hanifa vidalwa fani wuduga tartib e shartan nune wuduga tartib e shartan nune ege mane ki munu do elafa den aibes do elidan munu do elafa adi boluge fem fu efa den munu do efa den fes do elidan ego tuma ke tartib e shartan nune imam abu hanifa vidalwani ekama ko mi ayatun e bengge mi wuduge harakait wa tartib ei shartekkan ei allah subhanahu ta'ala nikam ba mitanuga ilmering gennawara fun manekun ebe kalun ruba istidlalen mi allahumma wahiku rabbani idza qumtum ila salati faghsilu wujuhakum tiyabami hum muntad donnashe wa aydiyakum ila al marafiqi adi kulam bortakahman aittad donnashe den midetra fuhenjihe gunawane gennam mi jehuni adi fahatabwe seni donnan jihe gunawane মিদেমে দা ফুহেনজিহে গুনামানে বেদ্দুং এ দালিল কুরে এবা তারতিব এই শর্তেকান এহেনুনাম কি কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুহেনজিহে গুনামানে ফেম ফুহেনজিহে গুনামানে দন্নঞ্জিহে গুনামান তাহেগে দেমেদা বাদদান জেহুনি এগে মানে কি ফাহুম বায়ান কুরব বিনামাস মাসলেন নিতা এ দন্নঞ্জিহে গুনামান তাহুগে ফাহাতা বলুগামি ফেম ফুহেনজিহে গুনামানে বো এমমে ফাহাকিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বায়ান কুরবি আল্লাহই মাহি কুরবানি তেবা মেহুঙ্গে মুনতা দন্নারে আইতা দন্নারে দেম বোতাহুগে ফেমবুহেরে দেম ফাতা দন্নারে মেহার দন্নারে ফাতা মেহার দন্নন জিহে গুণবন্তহেগ্গে দেমেদা ফোহেন জিহে গুণমানে ওয়ানুং এ দালিল কুরানি বুদুগা হারাকাইতাহুগে তারতিব এই ওয়াজিবেক কামা এমা তারতিব কি ওয়াজিবে তারতিব ওলওয়ালা ফিয়ান বুদু বাতিল ওয়ানে আলম কুরআন জিহেনি তারতিব ওলওয়ালা ফিয়া দেন আল্লাহ কুরবানি ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু ইনতিবামি হুন জুনুবরিন কাম গওয়ানাম তাহিরওয়ার হিনা তাহিরওয়ার ওয়া ইন কুনতুম মারদা তিবামি বালি বাইক কাম গওয়ানাম আও আলা সাফারিন নতাদাতুরি গমতি গওয়ানাম আও জা আহাদুম মিনকুম মিনাল গায়িত নতিবামি কুরমি হাকু ফাহানেন আতবেজ কাম গওয়ানাম আও লা মাসতুমুন নিসা নতিবামি হুন আবিননা তিবামি হুন এদদান কফি কাম গওয়ানাম ফালাম তাজিদু মা আনতিবামি না ফিন্নু লিবেজিয়া ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবা তিবামি হুন তাহির ওয়েলিং নত তাহিরু মাশিন তিয়াবামিহুম তাইমাম কুরারে দেন তাইমাম কুরাগো ইফামসাহু বিউজুহিকুম তিয়াবামিহুম মুনতাহু গায়া ওয়া আইদিয়াকুম মিনহু আদি আইতাহু গায়া এগেন ফুহাশে মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন আল্লাহ ইদিওডি নুগান্নাওয়ে তিয়াবামিহুম উদাগুলেগ্গে তেরিয়াল লেবমাকা ওয়ালাকিন ইউরিদু লিতাহিরাকুম একামাকো আল্লাহ ইদিওডি গান্নাওয়ে তিয়াবামিহুম তাহির কুরো মারে ওয়ালি ইউতিমা নিয়ামাতাহু আলাইকুম আদি একালাঙ্গে নিয়ামাত তিয়াবামিহুম ওয়াচফুরিহুম কদ্দেবু মারে ওয়ালাআল্লাকুম তাশকুরুন আদি তিয়াবামি হুন শুকুর ওয়ারি উমাট্টাকা এই তিয়াবামি হুন শুকুর ওয়ারি উমাট্টাকা মি আয়াতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি ওয়ানি বুলু গেল্লি ফাওয়া মি হাশা হিনে ওয়াজি ফাওয়া মি হা ফিন্নু লিবেজিয়া তাইমাম মুহদ্দা কুরাবা তাইমাম মুহদ্দা কুরাবা দেন মি আয়াতুম বা ইসার আলগন মেম বালে মাহিঙ্গা মি শাফি শাফি মা শাফি মা জহব গমি ওয়ানি আং হিনে গে গায়গা হাং হুরা হাকানু লা বি হেজিয়া উলু কুরআন এই এমি হুম মি আয়াতুম ইসতিদলাল কুরআন মি আয়াত এক গদাগাস দালিলেন নু কুরে কামুগে মাচ্চা এ কি বে এগতাং আলো গন মে মানা কফি কামুগা বেজিয়া দে মি আয়াতুকে দেখলো গস মি কেনি একেচ্চে এ এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কা হারাকান তাতা মুস্তাহির মান তাই বডি গামে মিসাল কা বালে মাহি আল্লাহ মি কুরআন ওয়া ইন কুনতুম মারদা কে বা মি বালি বাই কামু গওয়ানা বালি বে উলে বাই কামু গওয়ানা মা আও আলা সাফারিন দা তুরে গে মাতি গওয়ানা মা আও জা আহাদুম মিনকুম মিনাল গায়িত নতে বা মি কুরআন মি হাকু ফাহানেন আতুজ্জে এবা হি বুলু ওয়ান্নাই বুলু নতি তানে দেন মিতাং আউলা মাসতুমুন নিসা আন ওয়াতি বামি মিসালাকা আং হেনু গায়া গা বিহে ফাসি এবে হি তাং গা সুদু লেন নাই আর বুদু গেল্লে দেখাং বুদু গেল্লে দেখাং কি কুরআন বায়া কুরআন এক কাম বুদু গেল্লি গেন এ বুদু গে বদলু গা তায়াম্মু হুদ্দাওয়ান্যা বুদু গেল্লে এক কাম বায়া কুরি মানি মুনি দেন বুদু গেল্লে দেখান তা বায়া কুরমু গে বেন মেন নাই আয়াতাকে মিতাং গে বায়া কুরবানি দেখান তে হাদিসুম বে সাবিত সাবাকি হাদিস সে বা দালিল কুরে জুনুবরি বা মিহা ফেনুল বে জিয়া এ নাতে মুন কুরুম হুদ্দাওয়ে গেন বাকা hine muge badaluga mitanga mi ayatu rasul allah subhanahu wa taala bayan ko debang edi wodi gannawani wuduuge badaluga ya hine muge badaluga mi de de toharatuge badaluga bes تيمم كرويدان فنتجيا فنو لبجيا نوتا انا بالي مي انا بيغي فنو جهجيا تمنا بالي تر بودو بيغن دانكا نوتا دترماتي گي ميون تبي دترماتي گي فنكول ورمدو اتو گف اوري فنكول ورمدو اميون فم ورافيا دن بولو قران مي فم ورافيا بوون فم فد نكتما نوهن نان كما مي هنا يگين وي بهم بجيا امي هنا تيمم كرويدان دي حالتو گاس ولو گلی حالت گوس ادی ہینا طاہر و واجب و حالت گوس انا تیمم کروین ای حالت ادی کان تن اللہ سبحانہ وتعالیٰ می آیت گے بیان کروان ادی ای راجہ و تکیس ادی می ہے سامے پر کڈلان دین سوال و بے فرون سوال نار می واو تکی نی دے فتی بنی ہوری ہے دے با کول ہے بے منسوخ ہے بنی صورت کو نتے می صورت کے ہوری ہے ایت ہے کہ محکم ایت ہے محکم ہے بنی منسوخ من نتی ابس ایت نتے منسوخ ہے فابس ایت کی حکم نتے منسوخ ہے فمی ایت ہے سکا بقرہ صورت کے می صورت کے ابس ایت بقرہ صورت کے نساء صورت کے سفر تا بین ایت منسوخ ہے حکم منسوخ ہے می صورت کو نتے منسوخ ابس ایت ابہی عمل کروں ہوری ہے حکم کے ہوری ہے آیت تک کا عمل کرم آیت کا واجب ہے می صورت کا واجب ہے حکم کے ہوری ہے آیت کا می صورت کے حکم اکرے گن با ہوری ہے آیت کا عمل کرم واجب ہے گن وے می صورت کے ای سبب کی ایس آیت کے حکم نتے منسوخ ہے فہم می صورت کا می صورت حلال کو فنج جی حلال ہے حرام کو فنج جی حرام ہے می صورت سبب کی فہم نے آیت با والے بنی می صورت با والے بنی می صورت کے ہر حکم تہ کی می فہم کے حکم تک ای اما ای ثابت حکم تک این اب وس حکم نتے منسوخ ہوئے فے یار اہن ایت تو گے مثال کہ اہن صورت تو گے ایت تو گے احتمال بتا اے حکم منسوخ ہوئے گن وا کما مثال کا احتمال ہے بھائی دلیل سنجے ایت منسوخ ہوئے مثال کا دلیل کا ایک گنی ایت گے حکم منسوخ ہوئے فوا کہ ایت منسوخ ہوئے فا اہم احتمال ہے بھائی اکم کو می صورت کے اب وس ایت کن احتمال اب وس نے منسوخ وان کما کا سبب کی فہم ام فہم با والے بھی صورت کم گوا تھی وے ای مراد ہے منسوخ مکی یہ حکم نتی دیوں اے یہ حکم ننگے ہوں اللہ سبحانہ وتعالی شافی مذہب کے اننی انہنا کو ہے انہور ای ادان کروں تبا می ہوں اے کمرنا ادان کو فاس یہ بھئی جنوب کے حالت ہوگا مراد کی کم میں اگر سے دیں گے مذہبی کمیں گے مذہبی کمیں mazhabi kameng ei anghina hoga ga ang hura kanu la bi hijia wudu gelen kama ekama mihar a ei mi ayatu ga murada ki ei saka la masage mane ki mitanga jima e bi humen nu ei ki ei mitanga bay shash mazhab ge fitta hoga ni bi hume anghina ga ga bi hume bi hege wudu gelen ya rasulullah sama kalifan ga bi ami kamelo ga ga bi fa kalifan wa da ga namada wudu nu kurabae صح دليل ثابت وضو لن نوجد لنا هنا وغاك بي هناس دن غدا كما مي هاو مثال غاستو غوس بي مكي حرام كان هيدي ان هنا وغاك غاستو غوس بي بي هي غتو مكي حرام كان وضو دن باطل كين ابو نوين سبب كي شافي مسبب كوي كوي tim fahar bolum baya ko fem fun bolum baya ko fem fun ai king istari me madu ega king istari sahi mazo boga ahun dalil kanu ne gene na tasbu gen wan so hadalil fenu mafahuga e na du ko lanji na mazo boga goy imam shafi ki kabi dalo ida sahha al hadith fa huwa madhhabi hadith sahha jayti man nage madhhabe timannage baha timannage amala hadisa khilaf jya timannage bas far budajja hadis gai far imam shafi dal ekali fano tibari ay fa mi hunu baha da gani ulani dalilun hama sabit wa rasulun timannai ki mi shafi mazhab ge mi ke hanafi mazhab mi ke hanbali mazhab mi ke timanna amal quran mazhab ge gotare dalilu ti ogota ba bas e ta asbu ngai haran kame ngai তাসুমাকি হারাম কামেন এই দালিল ফেনে জিহাম বাগুতুম এনা গদ্দু করলেন জিহেন এই তাবাউমাকি এই সুন্নাত তাবাউমাকি দালিল ফেনে রদ্দু করলেন জিহেন গই এই মাযহাব গই গতেন এ তিন ফাহর ফুম বেস বলুগা বলুম বায়াকু ফেন ফুম বেস এই মাযহাবি কামে বলুগা এক কফন জিহেন এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ সরিহা দালিলুম সহহা কো সাবিত এ কাদি ফানে গতা এম্মে দালিল কম বেস নু সাবিত এ কাদি ফানে মুলি বলুগা ফেন ফুসসাই কাম তিন তিন গতা কে কাদি ফানে ভরি বলুগা ফেন ফুসসাই তিনগো টাকা এ বহরি বাই ফাইতা হগে বহরি এং এব্বে সালে থেকে কালে ফানো নেই বলুম বায়াকু বায়াকুম ফুদ্দা আলা বাফে এক গোতা কি কালে ফান দে মেমি দেন নেই গোতা বলুগে এক কো মিহ ফুহেলো বলুগে এক কো ফুহেলো অনেক গোতা কি কালে গে ফানো নিকপুরি ফুলো মাতি গে ফেম ফুস্তা আলা বাকি এব্বে ফাগুড়ি কলুগো এব ফুস্তা বলুম বায়াকু ফেম ফুহুম হুদ্দাবি নামা ekang ei sharo kore igam ba kamek kamuga wi nama denge kali fan fagut kologo ba ki ba fusum ge ben mang e baita e nikkol mati ge hori star kologo fu hole un mani muni anno den ki ba ki ba fagut ge e fusa ale bi ei hama khuffu ge oi goi nga ma me aro fa do ma ki ei wajib guna wane fa ya ki wajib guna wane do en nama hudda de ba fe oti khuffu mati ge fem fu ma e gota fagut mati ge se wajib guna wane mi bolu ge fem fu ma ki wajib kame একমাকু ফাগুডি ওলা ফাওয়ামি হং এ ফাগুডি গে আনে ব্যাগ ফুরি হামা কল্লং এই মাসালে নো এই কি দেখে দে ফান তা কি আফুল আলা ব্যান তা কি ফুল গেস আনে ব্যাগ বাই ফার এ বহুরি এ ফুসসালা ব্যা ফে একমাকু বলুম বাইগা ফেম ফুসসে একমাকা বলুম বাইগা ফেম ফুসসালা ফে গলি ফান এ বারুম ফুদ্দালে বি কামাকান নেই এ বেসুই বাই তে কেন আনে ব্যা ফুরি হামা পুরো ব্যা কে ফান আনে ব্যা রোগা যাই গেম ওহো আরো এক নোয়ান আরো এক নোয়ান কামাং ইলমের মিদাল এরম হুদ্দা কোরআন সিংরেট বইম রোদাতি এস দুমে কাচে বেস না আ বিয়রম হুদ্দা বান্যা সিংরেট বইম বেস হুদ্দাওয়ান সুদ্দা নোয়ান রোদেন হরে আ বিয়রম না এই মিহার মাকুরু হওয়া গুত্তা হুগা সাবাবুকে নামাজ তাক করে দেন সাবাবু একুলে নামাজ সাবাব একুলে নামাজ দেন এ উলু উলু করি মা দেরা কয়েন বা দে তান এ নামাজ করে দেন মসজিদ সুন্নে করে দেন এ মাকুরু হওয়া গুত্তা হুগা এই যে এ কাহলে দেন রে গাঁডুক ফাহু নামাজ এক কামুক মিসালেকা এই রে গাঁডুক নামাজ দেন নো হই কি রে গাঁডুক এমে ফাহু নামাজ এ গতগা ইতুরি হাদাসে অতি এম এই সাবাবকা একুলে গেন বাগুতি গতম করে মাতি বানা মা দেন এই এ নামাজ কুরমাকুম বিতুরি এম ফাহুম করে কামুগা ওয়ে বামা এ বাতিলে নোয়ে কামে এই সাবাবকি রেগাঁডো গনা মা তো হগে তেরেম বিতুরি এম ফাহুগে নামাজ কাং হাদা আসে অতি মে আর উলুগে রাখো উলুগে দে রাখো এম রেগাঁডো গনা মা দেন নুন তামি এই উলুগে সাবাবুং এন না বাগুতি গতুং এন আন্না দে রাখো এং এই এ দে রাখো কুরমাকুম একা তার দেন নোয়ে রেগাঁডো গেম ফাহু নামাজ কি বিতরি কামামে দেখো এতে এক তার দেন নয় কমিয়াকাস উলুগে দে রাখো এ মাকুরু হাওয়া করতে হোক করে দেন দেন মা বড়ং ইরো সেন কে আরবে ফো এজিয়া গায়গান কদ্দে ফার্স্ট ওয়ার কাম মিনিট ইন এজিয়া গিনাইল মেরি মিদাল মানে দেন কুরাশে এরা দেন মাসি সুন্নে বেস কুরাশে এ হ্যাঁ কে আরবে ফেন এজিয়া এ না ইরো আরং কে আরবে ফাওয়ানি বানিকো এর আরাগুতেন এর আরং খ্যারি ফাওয়ানি কো মিসাল কা দে তিন মিনিট আগে ফাইন দেন নামাজ দেন ফাশা আসে ও সেম বেস দে তিন মিনিট আগে ফাইন দে এহেন নো এ বাকি মলো ইতুরেন নেন এ তাকো মিসাল কে না বাইঙ্গি রুগা ইমাম হে বাঙ্গে গওয়ানি মুদি মি হে বাঙ্গে গওয়ানি এ না আয়ং ইশিন দেবেনি দেরা কয় কফতা মাসজিদ সুন্নাই එහෙම වෙච්ච එන මඩ කුරා ඒව ගොතු එන රංගලි කොලන් හොරගෙන් කරුම් දැන් මිසාලක එන ඉෂින් දෙයි දෙගෙන් ඉෂින් නමාද කොග්ගෙන් මීනි තහියතුල් මස්ජිද කොග්ගෙන් එන ඉෂින් දෙයි ඉෂින් දෙයි ඉඳ බංගේ ගොයා ෆියේ නන් රංගලි ඉෂින් දෙයි දෙගෙන් දුවා කරුම් ඒ අින්නේ කොම් සාවිතෙන් නෝ ඒ දැන් බය මම දුවා එක්කම ගවාති වේ දුවා ගා අදබුතරේක අදබුතහුගේ තෙරේගේ බෝ වේ දැන් අින්නේ කොම් ඒ ගොතුන් අින්න ගනි රසූලුල්ලාහි සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම් කිවෙන් සාවිතෙන් නෝ බංගේ දුවාන් අින්නේ ඊකමක ආ රසූලුල්ලාහ සමදේශ රුකණි ඉර ඔස්සේනි ශයිතානගේ දෙදළුගේ දෙමෙදරේ අරණියස් දෙදළු දෙමෙතුන්නේ එහෙන් වෙන් ඒ දෙවගතුන් නමාත් කුරුම් මනා කරවි එන් දෙදළුගේ දෙමෙදරේ මුරාද කී දැන් ඒ හගීගත හගීගි මානෙන්නු එම ජාසි මානකී දිමාල දෙය ශයිතානා දියාම දෙදළු එතන දිමා කොල්ලි මෙන් නන් දෙදළු දෙතරත් ඒගොතුන් ඒ මුරාද කී ඔහො ඒ දිමාල දියාම ඒ නැද්දෙන් පොඩු වෙස් වේවේතා එන වර බොඩවස් වේ නෑ එනං උන්නනි ඒගේ තෆාතු බාර්තකේ දි අල්ලාහ දෙවෑ බොඩවස් වේ ය රබ් බොඩ වේ නෑ මිහාර යන්නේ ඒ ස්ටාකින ගමිහුන් ෆුහෙ වේ නෑ හුද්දා දැන් කමක එනස් බනන්ජි එන දැන් අබදු එකන් නුකුරුමා හුද්දේ එන එද්දව සුද්දාම එදානේ එද්දව මිසාලක මෙන්දුර නමාද කොම්මෙ දොහ මෙන්දුර නමාද වගුත මිසාලක එන එෆ්එම් වරයලම් බේලු දැන් එහු රියාව උතේ ගාරයලු මස්සදෙන්නේ ඒ එද්දව වාන්දෙන් එන පුරවේනි හවය කියනවා එද්දව එනවනේ හුද්ද දෙවෑප මොකීම නතුරු එරියා තින්දවස් නතුරු එරියා තින්දවස් මොකීම මිහා එද්දවස් දැන් එනා යන් ඒ දුහක බේන කුරවිදාන මස්සදෙන්නු ඒ දෙම කිෆිනි මොසම කෂාරතෙන්නු ඕනු මොසම කෂාරතෙන්නු නෑ කීන වෙගන්නේ ආ ඔහො මුද්දු දේනි මුද්දු එනගේ මුදල මුද්දු දේනි ඒ රෝදන හිසේවර මුස්කුලි මුස්කුලින් ඒ කුර්ආන් ගල්ලාහි කුරවා ෆවල් ලදීන යුතීකුනහු ෆිදියතුන් තුආම මිස්කින් ගද කම් තකලිෆා කරෝදයි ෆේමි හුන් එබහි මුස්කුලි උමුග සබබුන් රෝදන හිසේ දරජේ ෆෝරා ෆතිමි හුන් එමි හුන් ෆිදියතුන් තුආම මිස්කින් මිස්කිනුන් නකාන් දෙරෙමි කොම් මෙරෝදේගෙ බදලුග මිස්කින ක කාන් දෙන්ජේ දෙන් ඒනා මිසාර කේනගේ මච්ච රෝද උට්ට එන මර වෙජ්ජිය ඒනගේ මුදලු මුද්දු දෙන්ජේ නී රෝදත ඒනගේ වලිවරිය හිෆා කන්නු ජේන ආයේ දෙන් රංගලි බුදු කුරුන් බුදු කුරුන් රංගලි ඒතංගම වාගතකි එල්මෙරින් අනේ රාජ කුරවැ පොතේ වත රක්කා තරි ගත කියේ බුදු කුරුම එනජිස් වියා ඒ කුඩ කුජ්ජා ගේ අනේ දදරුන් අන්න එච්චේ එනජි හේ කුඩ කුජ්ජක් කමකු එහම ඒ ගුණවණුගේ අජ්ජ හෙජ්ජ කුඩ කුජ්ජෙ වියස් ජේනේ බුදු කුරුන් බුදු කුරුන් රංගලි ඒ රක්කා තරි වේගම වාගතකි ගිතම්මලයස් නමිහරු දමනමාදු කියන බෑවරි වී දමනමාදුක බෑර වෙච්ච ය එනම් යොත් අනේ ෆුරසතුලි බෙපා ඉමා මිහකෝ එඹරෙලන් එරුන් හම සවාබලි පුණිතය නැහැ විතුරි එන කොෆතවති කුරින් එහෙම වෙජ්ජ කදෙන්න කුර වෙන විතුරි නෝ දෙන් ඒ ඉබුනේ මර හද්දවා ෆයි ගොතත් දෙන් හදන් ජී ෆුරතම රක්වත එතෆාත් කුරෙන් කොල්ලා කොල්ලා ෆේ ෂෆු කොල්ලා නමස්තේ නගේ ෆහතු ගේ ෂෆු කොල්ලා ෂෆු කුරුමකි හිරි අදදකන් හෙදුන් විතුරිගේ ඉදිකොලේ ෂෆෝ විතුරියා ෂෆෝවානේ ෂෆෝ කොල්ලෙන් ජීනේ ෂෆෝ කොල්ල මකී හිරිය දකන් අදයන් මස්සෙන් දැන් මෙහාරේ විතුරි එන ලස් කොල්ල විදාන මෙහාර ෆහ දම් නමාද කුරා අයරුගා දැන් මිහුනි ජමාතුව කුරා අයරු ජමාතුග විතුරි කුරඤ්ඤා මි ජමාතුග දම් නමාද කුරා කම ගවඤ්ඤා එන විතුරි ලස් කුර මස්සලෙන් නෙතන් එරුම එබෙන් අදී ඉමාම කයක් කොම් එඹරලුම් ගොයි ආ මෙහාර මස්සල මි දා කුරි මතිවනි ඉමාම මිහක් කොම් එඹරලුම් ඒසක ඉරාකොළු ගස් ඉමාම මිහක් කොම් එඹරලුම් මෙහාර ෆහම් වස්මි අදී ඉමාම මිහක් කොම් එඹරලුම් ගේ ෆුර්සතෙන් ඇස්වා එම් ඉමාම රේයල් කොම් ගේ සවාබ් ලි බේන තේන මුලි රේග එහම මිතනු ගේ බාදේ එතන් කොර ඈ අහෝ හෝ ඒ ෆුරතම ෆහරු බෑරුන් ඒ රේගඬු ගැන මාත්තන් යති තා මස්නා මස්නා ඒ ශරියතක ඛිලාෆෙන් නොවේන රේගඬු සතේහ කුරියස් සතේහ කුරිය දේ දේ හුඟු සතේහ කුරියකස් ශරියතක ඛිලාෆෙන් නොවේන ඒ සොයාතුල් ලෛල් මස්නා මස්නා රේගඬු නමාදිර කොන්දර ගොතන් කුරාෂේ ෆයිදා ඛෂිය අහදුකුමුල් ෆජ්ර ෆජ්ර ලාෆාන කම ගබිර වෙජ්ජා විතුරි කොල්ලා ෆා ඕනහිර කොල්ලා රත් අක්වයිත ඒ අංගවැය පොයි කෝ එහෙම මේ මස්සලෙන් නෝ ඒ කියේ আদি ඉරාකොල එන නමාදු කොෆ ෆහුන් කුරියස් දැන් මිසාලක ෆහුන් කුරා කුරන් ඥාදෙන් ෆහුන් ලස් කොල්ලුන් රංගලොද මස්සලෙන් ෆහුන් කොල්ලා දැන් හම අජුරු ලිවේන දැන් අජුරු ලිවේන නොයි වේන එක වුණා කන්න කරගෙන අජුරු හම ඉජ්තිහාද ඒ ඉබ්නු උමර බස්මති විශ්නිෆා අනේ මේ රේගණු ගෙම ෆහ නමාද කමක විතුරි හදාර එජාලු ආඛිර සලාත කම් බිල්ලෙලි විතර හදීස් වල කරවනි රේගණු ගෙම ෆහ නමාද කමක විතුරි හදාර එතන ඒ එතන කොළ වෙන්නේ එතන කොළ ගම ඉනි ඉස්තිලාස වේවා ඉබුනු මරු විස ඒ කලිෆානු විස් නේ යුගත දැන් විතුරි දැන් මියාරු විතුරි පුරේ ෆේ මේ තිදන් කියන කෙනා නමාද කරා නම් විතුරි තිවන්න අනෙක්ක බාතිලේ කොල්ලා බාතිල් කොන ඉරකෝ කොල්ලි මදේර කොද නමාද කන් වීතායලා එකතන නියක් ගන්න. කෙන් දැන් අනෙක් කුරවැෑපා. දැන් ගින සහාබින් කුරවැෑපරු එකතන. ගින සහාබින් විතුරි එන්නේ කුරවැෑපය. විතුරි එන්නේ බාතිල කුර. අදි ඒ ජුම්හුරිල් මෙරි විදාල්වනි විතුරි බාතිල එන්නවානේ. එනාදි ෆහුන් හේලමසේ තංග මුරාද කියේ හිවර දෙපු මට්ටකා යොති වේගඬු ගේ ෆහුන නමාදුකම විතුරි හදාරේගේ මුරාද කි දමු නමාද තේ බෑ මෙහුන් කුරාරේ ආදකෝ. දමු නමාද ආදකෝ කුරාරේ. ඒ දමු නමාද හිබ්බර දෙව මට්ටකා එක දෙපාන එම් මෙ ෆහම් විතුරි හද්දවාරේ ඔති හදීස් වල කරවස් එයේගේ මානය කියයි ගතුව. එයි එහෙන් නුනේ ශරියතුගේ මක්සල් තකයි බඛිලාෆ වේගේ ලෆ්සි මාන කොෆියා. එයි රේගණු එම් මෙ ෆහුන මාදු කමුග විතුරි හදාරේ බුන ෆියා දෙම් ෆහුන් හේල වෙජේන මහරුම් විත දමු නමාදු. එව්ස් මී හකයගින් කමෙන් නොන්නා නේන ෆති හොය අනේ දම්බර හේල වේන කමක. දම්බර හේල වේන කමක යගින් කම නු හේලම් වසබන් ඉහ්තිමාල් දෙ ඉහ්තිමාල් එබොයි. එහෙම වෙජියා විතුරු මිහ මිසක මියකම කුරණි පුරතම කොෆාන කෆන් හේලෙ විජ්ජිය දෙන් එන මහරුම් විත දමන මාද එම ඉබ තාරතු වේතයි බුද්ධි වතුම් වෙසබ එම ඉබ එගේ මීගදි හෙම් මානෙන් ඉබංකම් එම ඒගේ මාන කුරවේනිය කොට එය කලිෆාන දමන මාද හිබ්බර දෙවැෆේ යොති දමන මාද හිබ්බර දෙවැෆා එම ෆහුන මාද ගොතක විතුරු හදාෂ අම කුරුෆානෙන් ගේ එම පුරතම විතුරු කොග්ගෙන් අවහාර පුර දැප්පවා අම කුරුෆාන දමන මාදුන කුරාන කමුගේ විස්කහල ශක්කෙ වෙස්නේ කුරබානේ එබර මා තකවාර වේ කලින් එයි මොරුගේ ෆාන විදාලවි ෆහම් කුරබාරේ ඒ මොරුගේ ෆාන හේලෙමුගේ වර ජගින් කවන්න වේ කලින් එයි එම් විමා ඒ කන්තන් ඔති එහෙන් එම්මා ඒ දෙගොතන් කුර කොම්බ කොත කුරියස් මස්සලේ නේ දෙන් විතුරේ කම බාතිලෙන්නවානේ විතුරිය බාතිලෙන්නවානේ න තෙදුව නමාද කුරුමකුනේ විතුරි හැම ඔයි ගොතන් ඔන්නානේ දෙන් එනා දෙර කොන්දර ගොතන් කුරිම නිමුණී කොම්මෙන් ෆහම් විතුරි කුරානස් කමෙන් නේ පුරින් කුරයිෆ ඔයජියා දැන් ඉබුනේ මරකන් තක් කරවි ගොතක් කුරියස් මස්සෙන් එසේ කලිෆානගේ ඉජ්තිහාද සහාබිය කලිගේ ඉජ්තිහාද එනස්සුන ඉතනගේ ඉජ්තිහාද කුර විදාන එපද ඉල්මු හුරි වේ කලුන්නා මස්සලෙන් හෙදේනේ දැන් දමුණ මාතෙන් ඉදිරියට කොහෙන් එරමුදෝ ආන්නේ আয়াত কোরআন এক গানানি কুরিং এ কুরি ভিতর শাফাকা শাফাআ বদল কোরআন এ তিয়ান এবাহি হিরিয়া দেখা বদল কইলা এগো তানি এক গান তিয়ান না মিরাকওয়াতুন কুরিং কফা এবা ওনাহিরি আদাদু হিরি আদাদ দেখা বদল কইলা এগো তানি এক গান মিতুরি আদি ফার এতিন রাখবে ও তিন রাখবে হির ওনা হির কফিয়া মানে মিতুরিয়া আমি সার কামি দে রাখবে কফে না দেই দানে আমরা এর রাখবে বাবা দে রাখবে পুরো দানে না দামনা মাদুকে তেরে দেহামা ইমাম হিয়া ভিতরে কুরাঞ্জা আমি ইমাম হিয়া একু ভিতরে বেশ কজ্ঞান এমরে রঞ্জি হেনি এরং ইমাম হিয়া একুগা এমরে লিখাম গাওয়ান এই গেম বাকি রাঙাল গতে বোনা কান্নে দেখো বেশ রাঙাল এগেম বাকি রাঙাল হতে বুনা কান্নে গেছে বাবা কি বেশ কলকাত দালিয়ে সরি হেন আসছেন নেই এমা দেন জুমহুর এলমেরিম বিদালবা কলাত দেন কুড়া কব্বুরা দেবে এই ভিতরে বাতিলেন নুমান এর আগে আমা এনা ফাহুন দেরা কত দেরা কত এনা কুড়া মুগেন দাম দেন আমা তেদুয়ে উনিমা ফাহুন অনেক কাদেরা কত দেরা কত কুড়াম দি দেন মিসালেকা কুরিম ভিতরে কফা ওয়েফা ফাহু ইমাম ফাহুম ইমাম ইহা বাইরে বান্যা এনা এ ওনাহির ওনাহির কোং কুরা রাখবেন নুকো এনা ফেবা দেন মিসাল কে এনাঙ্গে বৈত্তা কুরি কে ইমাম কা এক কোং এমরে লেইফা এমা দেন এনা আল্লাহ আজর দেবান দেন মিসাল কুরিং এনা ভিতরি দু কল্লা ফা মি ইমাম এক কোং মিসাল কা দাম নামাজ গো নামাজ কুরা ইমাম এক কো কুরম মাড় কো ফিয়া মাসে নেই রবস ইমাম কা এক কোং এমরে লেবুনি এ রবস ইমাম কা এক কোং এমরে লেবুনি আদি এ দাম বারোয়ে ইমা মায় কক করুন আদি মা আওলা কাম বড় তারা ভিতুরিয়ান করে বেন দেখা আহ বাতিল বিগত দিন বাতিল করলেন ইবনে মারে করে বিগতা ইবনে মারে করে বিগতা বাতিল করে এনি দেন এহেন গতা কান্ন করে এনে বাতিল এমে সোহা গতে দেন সোহা বিবেকালে কুরা ব্যাপতি ইয়া খিলাফ কান্নে দালিলে মানে আসা হবে কেন করে বিকামে ইয়া খিলাফত দালিল নেতিয়া এ কাম বানে আমার হুজ্জা থাকা দেন বাহাকে কি হুজ্জা থেকে দরজে গায়ে গাঁটা খান আন্না আনে এটি ভিতুরিগা ও হ্যাঁ ভিতুরি কম মেরে মানে গুণত কি মা কি শুনলাতে মুস্তাহাব কমেন এই কম মেরে আকো ও দেন কম মেহ নুকি ওনাকাস ভিতুরি সহাওয়ান একম কিউমা কি মুস্তাহাব কামে সবাব কি ভিতরিগ কিউমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গন্নাদে বিদুয়া আইয়া আল্লাহ মাহদিনি ফি মান আদাই হ্যাঁ এই দিন আদি হেন কামে তাই এই আদি হেন মাসালেন এই মিহুন লাজিম কামা কা এক ফুরতাম এবাহা কা বুনি মানে মুনিয়েন বুনে ফামি সালেকা কি দান এ ফিকুরে বেসাদি কামা কোন দে মুড়িয়া কোন সব বাকি মিস্তা কোন না বনে দেই দানে মি কোন নুকিয়া কাস বিতুরি সহাবানে কোন মে কাস মুস্তাহাব কামে কি কোন দু কল্লা বিতুরি গুনুত কি মা কি মুস্তাহাব গেম বা কামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিতুরি গে গুনুত কি মা আঙ্গা বা গুনুত উঙ্গা না দে বা ফুরি আসাবে কারণা এমা বিতুরি গে গুনুত কি মা কি মুস্তাহাব কামে এ গুনুত নুকি উনাস বিতুরি সহাবানে ভিতরে সব হামান এ গোতাং এ বাহাক বনাই দেই দান এম ভিতরে গুণ তো দায়ামি গোতাকে কি মা কি বিধুয়ে নো এহেম বুনা বুনা বুনং এই বিধুয়ে এহেম বুনা বুনং এই বিধুয়ে আ মিহার এ আনে রামদম মহুগে বাই মিহ মিসাকে দেখে গতক রামদম মহুগে দেবাকুলে এবাবে তুইমা ভিতরিকে গুণত কিউং এবস বিদ্বায়ে এগোতা দেখুম বসে বিদ্বায়ে সবা কি আম ফেরুন ভিতরিয়া কি বাকি রামদম মহুগে কাঞ্জন্নু এহে মাসর তহুগে ভিতরিকে গুণত কিয়ন জিহেনে মুস্তাহাব কামে আজ রামদম মহুগে সাম একা কম ফেরিগেন ভিতরিকে গুণত কিয়ন জিহেনে বাকি ফাহু ফানারা গেনু এগান করেন জিহেনি এই মি মাযহাবি কামেন এই দেন মাযহাবুগে বাইম মি হুঁ গোটা বনে ফাহরি মাযহাবুগা মাযহাবি কামেন এ দীনি কামেন নো আই ইসলাম দীনু গে হিমেনে কামেন নো মাযহাবি কাম হ্যাঁ সালান দিনি মা ইমাম ইহা এক নামাজ উনি মালু মুরাদ কি এমরে নো কি ইমাম ইহা এমরে লাগো তাঙ্গা নে ফরাতে এমরে মেন নো এই কি মুরাদ কি ইমাম ইহা কো এমরে নো মুরাদ কি ইমাম ইহা এক নামাজ উনি নিমেন দেন মারুকো আমাদ নিমেন দেন মারুকো এই কথা গানে কারণ না গাচ্ছে ইমাম ইহা কো এমরে নো মুরাদ কি ইমাম ইহা এ নামাজ উনি নিমেন দেন এ না এক মারুকো এরম ভিতরে এনা মানে দেফার কফি মাসালে নুর মাসালে এ ভিতরে দেফার কোন করে রে এবেস না মাদে ফরদ না মাদে সাদি ভিতরে এস দেফার কোন করে রে এনে মেহার হেনুনি এনা ভিতরে এ গতা এর রাখো এক কগে মি ইমামা এক কব ভিতরে কুরান্যা এনা ইবনে উমর কান তাক করে গতা করে হেনুনি ভিতরে নু করে এনে এম ফাহরা কত গে এনা জিহেনি ইমাম ইহা বাকিবা জি আ ফাউসওয়াল বাকি নেই এবেস রিবায়তে নেই রম লম্মা হোক ভিতরি মেহার ইতিদালও কি আদুয়া এবেস নামা দেখা এগোতা নেই ফাঁসতে ফেন নেই গুণুতুগা ভিতরিয়ে গুণাতু গুণুতুগা বিদালে ফতিয়ে দোয়ায় কানে সাহাবিতিয়ে দোয়ায় কানে দেন গুণুতুগা নেই দেন ইলমেরিং এ নানি এতান তান কোলে মানা ফুং কোন না গায় গুনু তুমি লাফজুগে মানে আয় গুনু তু আয় গোলা কোলা গিনাই রকল মে দেন বাই মি হং গোতা কান্তাই কোরানি দেন বাই মি হং ভরে হাত দফা আনা লায় ফেস আর দুয়া আগে ভরে হাত দফা আনা লায় ভিতরে গুনু তু ওই ফোতা ভরে দিও কোন কি মানে এই বড় তিল মেরে মি দাল মানে এ বিদোয়ে কে হিসাব কেন দিও কান্তাই এ কান্তাই হিসাব দিও মা কে বিদোয়ে কে ফেন না দেন বাই তান তান ওই হিসাব তো হবে দেন সি আসি কামে কেস মনে রে কমিয়া কাছে এ হাদি কো এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি ওয়ান সাহাবী বেকারে তাবি তাবা তাই বেকারে কি ওয়ান সাহাবী তো কামে হাদি কো কোন তানে গতি মনে আমাদের বাকি এ হাদি কো কল্লুন দে হাদি কো গেন ওয়ান হাই গতো গে মিস তা কোন দাও আর কা দু আগে তা কোন এ হে বড় মকসদে এ বড় মকসদে নে এ হাদি কো কল্লু তিনুবা সৌদি আরবিয়াকে বড় তিল মেরিং এ ফতুয়া দে আখিলা মেয়ার সৌদি আরবিয়াকে বড় তিল মেরিং এ বা ফতুয়া দে দেবা আখিলা এই দেন কে দুয়া বড় কি আনি সে মানে সরকার আঙ্গে সরকার আঙ্গে ঘুরা দুয়া আগে একে মি হুঁ এরে হজ্জপুর গিনা মি হুঁ আন্না রে রে আঁকি হাতা আজিস হাতে মনে মারে আন্না হজ্জপুর গিনা হেতা মি এখন জমা এমাই দুয়া এগোতা এগোতা করে জানি হাফতা কাপ রেডি কই আমাই তা গিনা ইল মেরিং কুমফের করে হেনু কি এনে কামা আর আমাদের ঘুরে গুরুয়া নাকি পাতে হের দুয়া করা নিয়ে অনেকটা রুকু গে ফাঁকুম বেশনু হামা আমা অনেকটা এবেস রিবায় তখন সাবিত হওয়া কেন নেই গুরুয়ান নিম্মা ফে দুয়া আয় এবেস রিবায় তখন এমনি হামা আর আমাদের ঘুরে হামা এফারানি আমার গুরুয়া নাকি এফাদা বা এমনি হোনা গুরুয়ানা মাসুনি বা হেম বেশি গুরুয়া হামা নিম্মা ফে ফারানি দোয়া এম এই হামা বিদুয়ায় কে বনে রেনি বিদুয়ায় কে বনে নেই আদি কিতাম মে মা হিসাবে দেখান করি এক কামু গাবিয়াস এ বেলে বেনি বিদুয়ায় এক কামু গায় এ আদি কো কন্ন কি এনে দোয়া এই এবেস দালি এখন সাবিত বাই আদি এবেস সালাফু সালিহুন কে বে কালে কি মে সাবিত ওয়াস বাই সান এ দে মা ফাউ এবার কি আফেনতে মি মি জামানু গে দোয়া দিউ কো ফাসিন এ কুরি এবেস জামানু কোসনে দোয়া দিউ কো ফাই ফোটাকা এবারা প্রথম আনের কথা পরে এ থাক গুণায় দিগুয়ে জমি রাখুয়াই ফাহু রাখুয়াই এবার সুন্নাত খিলাফ বেহাবার গৈগতন সুন্নাত খিলাফ হয়ে এই মি হুন নাং আসল বা এমি হুঁ আডওয়া হান্দানি দিনই কামে বেশ নেতাস দুয়া আগে বা সামিল হুয়ে দিনই এবেস কাজ সাগর কামে নহুন না মি হুঁ বেশ এদেন আদি হেন কামে বা এমি হুঁ কেন মাই গি তুমি আরে বেশ বেশ এটা রং হামা গাদা কামন রং মি রোয়ে লাং আন্না মি হুঁ বেশ উল একটা বেহারি গে আডু গাদা করলাম এটা আমি স্কিউ করে এগোতা মানা নেই গুনা রোয়ে লাং আন্না মি হুঁ বেশ বা এমি হুঁ আমি গাদা কামন বেশ রোয়ে লাং দেন এখান তাবে সোয়ে দেন মি বেয়াবর খান তাত্তাং এটা হবে দেন এগা দুয়া দিও কুরুমুগা আনে কাহিং ইমামকু এ নামাদাকু বাইবারে বিসমান এ সুরাইম সুরাইম এটা সুরাইম বাইবারে নওয়ানে আকু এ সুরাইম দে তাঁকুলে দিন বেরিওয়ান সুরাইম এ ফাহরা কথা সুরাইম মানে কা দোয়া করার কো দিগেন নু কোরআন বড় কুরু কো দুবারান দে তিন দোয়াই তোরা মিসাল কা দে তিন হাতার দোয়াই তোরা দেন সুদে সে দানি ফোটা কবর গিনা দেন সুদে সাকি বাসমরন তেরিয়ে এটা মক্কা গে দেন বাসমরন তেরিয়ে কাবাতি দেন দোয়া তাং ইয়া নানে হাম আরবি বাহুম মি কাদি বহি বাহুম আলগুন মি হাম দু মাচ্চা মি আরা গোতা এ বি হুঙ্গে এ নাকি আরবি বাসমরন তেরিয়ে কাম কাবাতি দু মাচ্চা আরা মুন্দানে এ বাকি হুরি হা দোয়া কি নাকি সুন্নাতুন আমিল্লা বাহুম এ দোয়া কুরানি এমি হুম আমিল্লা বাহুম এ সুন্নাতুন সাবিত ওয়া দোয়া তাকে সুন বাই দোয়া তা সাবিত ইনা দোয়া তাকে সাবিত এন্নুং আমিল্লা হাম দোয়া কইলানি দেন দুনিয়া গে হেবা এ কাম কো এ মাকাম কি এই দোয়া এ দি কুরান জি হে মাকাম এন নু এই এই হাম শরিয়তা খিলাফ এটা নু এই কি তাই বড় মিহাব কন্টাক্ট করি আছে এই কি তাই বড় ইলমের একা সুদ্দ এগেম বাকা মেন নু এই শরিয়ত কাম কা খিলাফ মেন এই একাং হুদ্দ এন্নু কুরে রে তাই আদি কুরে বেজ্জি হারাম গো কুরে কা সওয়ানি কুরাকা কুরে বেজ্জি হাম হারাম গো কুরে সওয়ানি হাম কুরাকা সুবহানাকা আল্লাহু বিহামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.